بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، شیخ محمد بن جمیل زینو رحمۃ اللہ علیہ انہی تو کیک بچر ہوئے مارا گیچن، اللہ تک جنت الفردوس نصیب کروں انہیں کگے خود عقیدت کا میرا کتاب و سنہ تار ایک کتاب بوئی ار کی وہ بوئر انوباد کرچلام ہمارے سینٹر آج باہر پا جائے اسلامی عقیدہ বা মৌলিক ধর্ম বিশ্বাস মনে হয় লেখা হয়েছে। তো ইসলামী আকিদা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন জামিল জৈনু রহমতুল্লাহ আলাইহ। তো তার আরেকটি কিতাব আছে আত তাওজিহাত আল ইসলামিয়া নামক কিতাব, ইসলামী দিক নির্দেশাবলী নামক কিছু পুস্তিকা, মানে বিভিন্ন রকমের। তো আজকে আমার চোখে পড়ল এই অনুচ্ছেদ আল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ আরশের উপরে। আপনাদের আকীদা কি আল্লাহ কই আছেন? বুঝতে পারছেন তো? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, বলবেন আরশে আযীমে। এক্ষেত্রে তিনি قرآن کریم کو ایک تی حدیث قرآن کریم تک کو ایک تی آیات اور سوئی احادیث الیک کر چن امنی بابا ابار کی چود جکتیو پیش کر چن بزی چن جا اللہ پاک عرش عظیم رہ چن سبحانہ وتعالی۔ اللہ تعالی بولن الرحمن علی العرش استوا، اللہ عرش روپوریا چن۔ ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে আলা ওয়ারতাফা, মানে উপরে উঠা। আরেকটি আয়াত তিনি উল্লেখ করেছেন, আচ্ছা এই যে আয়াতটি এরকম আল্লাহ আরশে আছেন আল্লাহ পাক কোরআনে কারীমের সাতটি জায়গায় উল্লেখ করেছেন। আর রহমানু আল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এখানে তিনি বলছেন সূরা তাহার পাঁচ নম্বর আয়াত। এরপরে আরেকটি আয়াত তিনি পেশ করেছেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি ওই সত্তা থেকে নির্ভয় হয়ে গেছো যিনি আসমানের উপর আছেন, আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি হয়তো তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন। এটা কাফিরদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর একত্ববাদ মানে না, যারা মুশরিক। তাহলে এর দ্বারাও বোঝা গেল আল্লাহ আর আসমানের উপরে আছেন না নিচে। এমনিভাবে আল্লাহ পাক ভালো লোকের পরিচয় দিতে গিয়ে সূরাতুন নাহলের ৫০ নম্বর আয়াতে বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে যে রব তাদের উপরে আছেন। সুবহানাল্লাহ। দেখেন তো, আমরা যখন আল্লাহর কথা স্মরণ করি মনটা কোন দিকে যায়? উপর দিকে যায় কি না? না তাহাত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন বর রাফাআহু আল্লাহু ইলাইহি, সূরা নিসার ১৫৮ নম্বর আয়াত। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তারই দিকে তুলে নিয়ে গেছেন, তার দিকে। তাহলে আল্লাহ উপরে আছেন নিচে? মাশা আল্লাহ। এমনিভাবে মেরাজ রজনীতে আল্লাহ পাক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশের উপর পর্যন্ত নিয়ে গেলেন। পরে আল্লাহ পাক তার সাথে কথা বললেন, আর কি করলেন? বলছেন হাত্তা কাল্লামাহু রাব্বুহু ওয়া ফরাদা আলাইহি খামস সালাওয়াত, আর তার উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করলেন। কয়েক সালাত? সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ বিন জামিল জৈন বলছেন যেভাবে সহিহ বুখারী আর মুসলিমে আছে, এমনিভাবে বুখারি আর মুসলিমের রেওয়ায়াত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লা তামানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা ইয়াতিনি খাবারুস সামাই সাবাহান ওয়া মাসাআন, তোমরা কে, তোমরা কি আমাকে বিশ্বাস করো না, আমাকে আমার উদ্ধার বলে তোমরা মানো না, অথচ আমি হচ্ছি যিনি আসমানে রয়েছেন, যে সত্তা আসমানের উপরে আছেন, ওই সত্তার পক্ষ থেকে আমি হলাম আমানতদার। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কিনা? আমিন কিনা? আল আমিন। আল আমিন মানে কি? আমানতদার, আমানতদার, আমানত যিনি পরিপূর্ণরূপে আদায় করেন। ইয়াতিনি খাবারুস সামাই সাবাহান ওয়া মাসাআন, আমার কাছে আসমানের সংবাদ আছে সকাল বিকাল। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ হাদিসটি তিরমিজিতে এসছে, হাদিসটি হাসান সহি, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা আছে তোমরা তাদের উপর রহম করো, তাহলে যিনি আকাশের উপরে আছেন তিনি তোমাদের উপর রহম করবেন, তাহলে আকাশের উপরে আসমানের উপরে যিনি আছেন তিনি কে? মাশাআল্লাহ, সবার আকীদা ঠিক আছে। ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, সুবহানাল্লাহ। দিনের কতটা দলিল পেশ করলেন? কোথায় আল্লাহ? আরশের উপরে। আচ্ছা, সামনে সাআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়াতান, এই হাদিসে আমি কিছুদিন আগে উল্লেখ করেছি, হয়তো দুই এক দশ পূর্বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্রীতদাসীকে প্রশ্ন করলেন, বললেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো ওই ক্রীতদাসী বলল, ফিসসামা, অর্থাৎ আকাশের উপরে। পরে জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? তখন সে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, তুমি একে আজাদ করে দাও, স্বাধীন করে দাও, কারণ সে হচ্ছে মুমিনাহ। আপনার কথা বুঝতে পারছেন? ওই ব্যাপারটা হচ্ছিল কি, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তার কৃতদাসীকে দিয়েছেন, দিয়েছেন থাপ্পড় দেওয়ার কারণে তিনি লজ্জিত হয়ে গেছেন। এসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি ওকে তো মানে একটা ঘটনাকে সামনে রেখে আমি ওকে থাপ্পড় দিয়েছি, তো আমি চাই ওকে আমি আজাদ করে দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বুঝতে পারছেন? তো অনেকে বলে এই প্রশ্ন করা ঠিক না, তুমি কেন বলবে আল্লাহ কোথায়, বলে না, মানে তাদের আকীদা আল্লাহ সব জায়গায় আছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সত্যগতভাবে সব জায়গায় থাকেন, তাহলে আপনি কার উপরে আছেন? উত্তর দিন স্পষ্ট কিনা কথাটা? আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা তো বলা ঠিক না। হ্যাঁ, আল্লাহ গুণগতভাবে আমাদের সাথে আছেন, এটা বলা যায়, কিন্তু সব জায়গায় যদি বলেন সব জায়গায়, এখানে আল্লাহ ওখানে আল্লাহ, তাই আপনি আল্লাহর উপর বসে আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আকীদা ঠিক করা জরুরি কিনা? সব বিষয়ে আলোচনার সাথে, আলোচনা তো করবেন, এর সাথে সাথে আকীদা জরুরি, বরং সবার আগে হবে আকীদা। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সৈন্যবাহিনী পাঠাতেন দাওয়াতি কাজের জন্য, জিহাদের জন্য, সর্বপ্রথম বলতেন, তোমরা সর্বপ্রথম যে জিনিসের দিকে মানুষকে আহ্বান করবে তা হবে আলা আন ইউওয়াহ্হাদাল্লাহ, যেন লোকজন আল্লাহর একত্ববাদ মানে। তো আপনি আল্লাহকে মানলেন, কিন্তু আল্লাহর নাম গুণাবলী মানলেন না, হবে? যেভাবে এসেছে ওইভাবে মানতে হবে। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ আর রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আর রাজ্জাক, আল্লাহ আল করিম, যেসব নাম আছে ওইসব যেভাবে এসছে ওইভাবে মানতে হবে। এমনিভাবে আল্লাহর যেসব গুণাবলী রয়েছে, আল্লাহ পাক প্রত্যেক দিন প্রতি রাত্রের শেষ অংশে প্রথম আকাশে অবতরণ করেন। হাদিসে কি এসছে, আল্লাহ নামেন, সুবহানাল্লাহ, আল্লাহ কি করেন, নামেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। আচ্ছা বলেন তো নুজুল শব্দের অর্থ কি, নামা কি না? আপনাকে যেমন আপনি গাড়িতে চড়লেন, বললো ইনজিল, তো ইনজিল মানে কি, নামো কি না, বুঝেন তো, ইনজিল মানে নামো। তো নুজুল ইয়ানজিল, আল্লাহ নামে, সুবহানাল্লাহ। এবারে কথা হচ্ছে আল্লাহ কীরকম নামে, ওইটা আমাদের কাজ না, লা হাওলা, কীরকম প্রশ্ন করবেন না, এটা ঠিক না। যেভাবে হাদিসে এসছে ওইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রথম আকাশে নামেন পরিপূর্ণরূপে, বাকি কীরকম ওইটা বলবে না, কারণ আল্লাহর অনুরূপ কিছুই নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছু নয়। তাই এই প্রশ্ন করাই তো ঠিক না, কীরকম হাদিসে যেভাবে এসছে ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। কোরআন সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী যেভাবে এসেছে ওইভাবে আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আপনার পক্ষ থেকে কিছু বাদ দিতে পারবেন না, বাড়াতেও পারবেন না। আল্লাহর গুণ নাই, গুণের কোনো গুণের উল্লেখ নাই কোরআন সুন্নায়, আপনি আপনার পক্ষ থেকে বাড়িয়ে দিলেন, হবে? আচ্ছা একটা গুণ আছে আল্লাহর, আপনি ওটাকে বাদ দিয়ে দিলেন, হবে না? তাহলে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব প্রথম আকাশে নাজিল, নুজুল অর্থাৎ অবতরণ করেন রাতের শেষ তৃতীয়াংশে। এরপরে কি বলেন, হাল মিন দাইন ফাস্তাজিবালা, কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, সুবহানাল্লাহ। কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তার চাহিত বস্তু দেব, হাল মিন সাইলিন ফাউতিয়া, সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী আর মুসলিমে আছে। তাহলে আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন তো, কিন্তু স্রষ্টার সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না। তাই এই প্রশ্ন করাই ঠিক না যে কীরকম, হাদা মাফি আবাদ, এরকম কল্পনা করবেন না, মুমকিন এরকম না, কল্পনা করাও ঠিক না, বুঝতে পারছেন? বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন রাতের সৃষ্টি শেষ তৃতীয়াংশে। এমনিভাবে উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলেছেন ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ ফিস সামাই হাইয়ুন লা ইয়ামুত, বলেছেন এই হাদিসটি কোথায় আছে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা, রাওয়াহু আদ-দারিমি ফির রাদ্দ আলাল জাহমিয়্যাহ বি ইসনাদিন সহিহ, দারিমি উল্লেখ করেছেন, ইমাম দারিমি। আবু বকর সিদ্দিক বলেন যদি কেউ আল্লাহর ইবাদত করে থাকে তাহলে তাকে বিশ্বাস করা উচিত আল্লাহ আকাশের উপরে জিন্দা আছেন, তিনি কখনো মরবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কখনো মরবে? কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, তারাও মরণশীল, আপনিও মরবেন, তারাও মরবে, বাকি রয়ে গেছে বারজখী জিন্দেগি, মানে দুনিয়া ছেড়ে যে জিন্দেগি, যে জীবনে আপনি যান ওকে বলা হয় বারজখ। দুনিয়া এবং আখিরাতের মাঝে যে জীবন রয়েছে তা হচ্ছে বারজখ, ওই বারজখী জিন্দেগি, দুনিয়া এবং আখিরাতের মাঝের জিন্দেগি। তাই ওইটা কিন্তু বারজখী জীবনকে আপনি বলবেন না দুনিয়ার জিন্দেগি, কারণ দুনিয়ার জিন্দেগি শেষ। তাই তিনি কি মারা গেছেন, আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তো বারজখী জীবন সবারই আছে, ভালো লোকেরও আছে, খারাপ লোকেরও আছে, আল্লাহ আমাদের হেফাজত করুন। যদি বারজখী জীবন না থাকতো তাহলে কাফির কুফফার ফাজির ফুজ্জারদের আজাব হতো। আজাব কীরকম হয়, কবর আজাব হয় কিনা আপনারা জানেন, এটা কবর আজাবের বিষয় আছে তো, অবশ্য অবশ্যই কবর আজাব হয়। কেউ যদি কবর আজাবকে অস্বীকার করে সে মুসলিম না, কবর আজাব মৌজুদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কবর আজাব মৌজুদ, কোরআন এবং সুন্নাত দ্বারা স্পষ্ট কবর আজাব আছে। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে চারটি জিনিস থেকে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন, তাই না? এর মধ্যে থেকে একটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। তাই কবরের আযাব আছে তো, বিশ্বাস করলেন? অতএব যেসব কারণে কবরের আযাব হয় ওইসব কারণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চুগলি করলে কবরের আযাব হয়, হাদিসে এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী এবং মুসলিমে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দুটি কবর দিয়ে যাচ্ছিলেন, দুটি কবর দিয়ে, সবাই আমার সাথে আছেন তো, সবাই দুটি কবর দিয়ে যাচ্ছিলেন। তো বললেন এই দুই কবরের কবরবাসীর আযাব হচ্ছে, বললেন বড় কোনো কারণ নয়, অর্থাৎ আসলে তেমন বড় কারণ নয় কিন্তু গুনাহের দিকে বড়, বালা ইন্নাহু লাকাবীর, কিন্তু পাপের দিক দিয়ে বড়। একটা হলো এই দুইজনের মধ্যে একজন চুগলি করে করে বেড়াতো যার ফলে তার কবর আযাব হচ্ছে, আর আরেকজন পেশাব করে পেশাব থেকে নিজে বাঁচত না যার ফলে তার কবর আযাব হচ্ছে। কয়টি কারণ? একটি কি আর আরেকটি? আচ্ছা, অনেক কেউ কেউ আছে চুগলি, চুগলি বুঝুন তো আপনারা, তাহলে মানে তালাতালি করে লাগিয়ে দিল লড়াই, পরে হাত তালি দেয়, বড় খুশি, দেখছো আমি কিরকম কিরকম রাজনীতিবিদ। আচ্ছা বলেন তো, এই তালাতালি করে হাত তালি দেয়া এটা ঠিক হচ্ছে? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব হচ্ছে, আর সে বলে হ্যাঁ হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াত, খবরদার এরকম করবেন না, ভয় করুন আল্লাহকে। লা ইয়াদখুলুল জান্নাহ নাম্মাম, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তার, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আপনি চুগলি করেন আবার হাত তালি দেন, ভয় করো, মুসলিম এরকম করতে পারে না। আর আরেকটা কবর আযাব আরেকজন হচ্ছে কেন, নিজে পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ ইস্তেঞ্জা করতো না। অনেক মুসলিম এরকম আছে পেশাব করে পরে নমাজের সময় যদি আপনি বলেন নমাজ এই যে কাপড় নাপাক, বলে কি না, বলেন তো কাপড় নাপাক হয় কীরকম, ও তো ইস্তেঞ্জা করে না। আচ্ছা, এরকম ইস্তেঞ্জা যদি না করে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী হবে, কবর আযাব হবে। আবার দেখো কত বড় শয়তানি আর দুষ্টামি, এই সে স্বেচ্ছা এরকম করে আর নমাজের সময় বলেন কাপড় নাপাক, নমাজ কীরকম পড়বো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভয় করো, আকীদা ঠিক করো, আসল জিনিস আল্লাহর একত্ববাদ। যদি বিশ্বাস হয় আল্লাহ আছে, যদি বিশ্বাস হয় আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, তাহলে আপনি আল্লাহর যাবতীয় বিধান মানবেন, আল্লাহ তো মানবেন না। سئل عبد الله بن المبارك رضي الله عنه كيف نعرف ربنا قال انه فوق السماء على العرش بائن من خلقه। আব্দুল্লাহ বিন মুবারককে প্রশ্ন করা হলো আমরা আমাদের রবকে কিরকম চিনব, তিনি বললেন আল্লাহ পাক আকাশের উপরে আসমানের উপর আরশে আযীমে রয়েছেন, তিনি তার সৃষ্টি থেকে আলাগ, সৃষ্টি থেকে বিচ্ছিন্ন মানে আলাদা। কারণ কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে আস্তাগফিরুল্লাহ আল আযীম, সৃষ্টি আর স্রষ্টা এক, সৃষ্টি স্রষ্টা এক, এরকম আপনারা শুনেছেন কিনা জানি না, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, বলে সৃষ্টি আর স্রষ্টা এক। তাহলে আপনি বলেন তো যদি সৃষ্টি স্রষ্টা এক হয় তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নাফরমান তাদেরকে কোথায় দেব, জাহান্নামে, আর যারা ভালো ওরা যাবে কোথায়, জান্নাতে। তাহলে যারা বলে সৃষ্টি স্রষ্টা এক তাহলে তার মানে কি আল্লাহ নিজেই নিজেকে আস্তাগফিরুল্লাহ কি বলবো, বুঝতে পারছেন? তাহলে সৃষ্টি স্রষ্টা এক হয় না, সৃষ্টি আলাদা আর স্রষ্টা আলাদা, বুঝতে পারছেন? আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না, আল্লাহ স্রষ্টা, আল্লাহ খালিক, আল্লাহ মালিক সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বাস করুন। এইসব ভণ্ডদের কাছে যাবেন না। আচ্ছা, এই ভণ্ডদের কারণেই ওই যে মনসুর হাল্লাজের ঘটনা আপনারা শুনেছেন, সে বলেছিল আনাল হক, কি বলেছিল মনসুর হাল্লাজ, আনাল হক মানে কি আমি আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো দেখবেন অনেক ভণ্ড আছে আস্তাগফিরুল্লাহ ওই মনসুল হাল্লাজের মতো মুশরিককে তারা আল্লাহর ওলি মনে করে, অথচ সে হচ্ছে শয়তানের ওলি। বলো না আউযু বিল্লাহি মিনাল, স্পষ্ট কিনা? বুঝতে পেরেছেন? মনসুল হাল্লাজ আল্লাহর ওলি না শয়তানের ওলি? যে বলে আমি আল্লাহ সে আল্লাহর ওলি হতে পারে? বিশ্বাস করেন তো না কিছুটা আছে? পিরাকি পিরাকি থাকতে পারে, পিরাকি পিরাকি বুঝেন, পীরতন্ত্র মুমকিন না হতে পারে। আদাশু ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইন্না আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন কুতা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যারা কুফরি করবে ওদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যারা নেক আমল করবে ওদের ঠিকানা জান্নাত। তো আল্লাহ পাক কিরকম সৃষ্টি স্রষ্টা এক হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আকীদা ঠিক করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তাহলে আল্লাহ পাক আরশে আযীমে রয়েছেন, সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার সৃষ্টি থেকে আলাদ। আইমে আরবা অর্থাৎ চার ইমাম এ বিষয়ে মুত্তাফিক, একমত, আল্লাহ পাক আরশে আযীমে রয়েছেন, আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না। তাই আমরা দেখুন, আমরা যখন সেজদায় যাই আমরা সবাই কি পাঠ করি একবার বলেন তো? যাদের একটু ঝিমানো আছে আপনারা বলেন মুমতাজ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, মাশাআল্লাহ। আল আ'লা মানে কি? সবার উপরে। আল আ'লা সবার উপরে, আমার মহান রব যিনি সবার উপরে আছে আমি তার পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই সুবহান রাব্বিয়াল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল আ'লা মানে সবার উপরে, সর্বোচ্চ, সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। তাই আপনি গেলেন নিচে আর বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমি নিচে কিন্তু আমার আল্লাহ সবার উপরে, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায়? আরশে আযীমে। আচ্ছা, যখন আমরা দোয়া করি অটোমেটিক দেখবেন যখন হাত তুলেন হাত নিচের দিকে যায় না উপরের দিকে? আচ্ছা, আপনি হাত এরকম করেন না এরকম? না এরকম, ডান দিকে না বাম দিকে, না সামন দিকে না পিছন দিকে, না এরকম না উপরে? তাহলে আল্লাহ কই বলেন? মাশাআল্লাহ, বুঝতে পারছেন আকীদা? এমনকি একটা একটা সগির বাচ্চা শিশু সেও বলে আল্লাহ উপরে। কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ষোলো বা সতেরো মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে সালাত পড়লেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বসছিল না, শুধু ওই চোখ আকাশের দিকে ফিরাতেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোথায়? আর জিবরিল আলাইহিস সালাম উপর থেকে আসেন না নিচে থেকে? কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ কোথায়? আরশে আযীমে। আচ্ছা, বাকি কীরকম ওইটা আমরা বলবো না, ওইটা আমাদের কাছে না, বা আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা হয় না, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। এই হচ্ছে কিছু আলোচনা শেখ মোহাম্মদ বিন জামিল জেনু রহমতুল্লাহ আলীর কিতাব আত তাওজিহাত আল ইসলামিয়া থেকে। আল্লাহ রব্বুল আলামিন যে আরশে আযীমে আছেন এ বিষয়ে আল্লাহ আমাদের সকলের আকীদা ঠিক করার তৌফিক দান করুন, আমাদের সকলকে সহি আকীদা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দাও, আমাদের সকলকে হায়াত তৈয়বা দান করো। আল্লাহ আমাদেরকে তুমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দাও। আচ্ছা বলেন তো আমাদের তরিকা কয়টা হবে? না তারা বলে চার তরিকা। ওই সেদিন আমি হোয়াটসঅ্যাপে একজন লোক ওই দুবাই থেকে সম্ভবত প্রশ্ন করেছে, তো আমি উত্তর দিলাম। ওর আরেকটা বলছে, জানি না হয়তো ওর পরিচিত হতে পারে অথবা মিনাহলিল বিদা, সে বলছে যখন কেউ প্রশ্ন করে তখন আপনি জিজ্ঞেস করবেন সে কোন তরিকার, তারপরে উত্তর দিবেন। আমি পরে বললাম, দেখো আমি তরিকা কোনটা, আমাদের তো তরিকা একটাই, তো এখানে আবার কোন তরিকা আবার কোনটা? তাকে বললাম আর কি, তরিকা আবার কোনটা? তখন সেদিকে আরও কিছু লিখেছে উল্টা, আমি তখন বুঝলাম হাদা মিন আহলিল বিদা, বিদাতি। আমাকে যখন জিজ্ঞেস করবে আমি কোত্থেকে বলো, আমি কি বলবো? ইমাম আবু হানিফা বলেছেন না বলবো কোরআন এবং সুন্নাহ যা বলেছে তা? আপনারা কথা বলছেন তো, কেউ আমাকে প্রশ্ন করলো আমি বলবো আল্লাহর আল্লাহ পাক এরকম বলেছেন, সাহ? আচ্ছা, বলো আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যদি কোরআন এবং সুন্নাহ মুয়াফিক হয় ইমাম আবু হানিফার কথা বললে অসুবিধা নেই, কথা বলছেন। কিন্তু বাই চান্স যদি এরকম হয় হাদিস সহি হাদিসের বিপরীত, তাহলে এটা বলবো কেন? বলবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তরিকা আবার কোনটা হওয়া? তরিকা তো একটাই, আমরা সবাই বলি না মুহাম্মদ রসুলুল্লাহ, মাশা আল্লাহ, সবার বিশ্বাস আছে তো محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد الله الرسول صلى الله عليه وسلم الله بلجي سورة الفتح الشيشات محمد الرسول الله محمد كار رسول ما شاء الله شوية بستبتش انتو محمد رسول الله والذين معه أشداء على الكفار যারা তার সাথে রয়েছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওরা কাফিরদের প্রতি কঠোর আর পরস্পরে হচ্ছেন তারা দয়া পরবশ, রুহামা উবাইনাহু। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কি বলেন, উল্টাটা না? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লজ্জা লাগে নাকি? এটা তো বড় মুসিবত। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় মুসিবত এটা। নিজের ভাইকে মনে করে দুশ্মন, আর যে দুশ্মন তাকে বলে ভাই, উল্টা। তারাহুম রুকআন সুজ্জাদা, তুমি তাদেরকে পাবে তারা রুকু করছে সাজদা করছে। রুকু না করে সাজদা না করে কেউ আল্লাহর ওলি হয়? পাঁচ ওয়াক্ত সালাত না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারে না, বিশ্বাস করুন এটা। বুঝতে পারছেন? হজে যাওয়ার সময় বলবেন না তিন রেখা, তিন ওয়াক্ত। আজকেই জানি আল্লাহ আলাম কয়জনে পাঁচ ওয়াক্ত পড়েছেন। আচ্ছা দেখি তো হালকা একটু পরিসংখ্যান, যেহেতু আপনারা এখানে আসেন সবাই আলহামদুলিল্লাহ সবাই বুঝদার, সাহ? যারা আজকে পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়েছেন ওয়াক্ত মোতাবেক হাত তোলেন, মিথ্যা বলবেন না, হাত নামান, কেউ মিথ্যা বলেনি, মাশা আল্লাহ মাশা আল্লাহ। তো আপনারা কি বলেন যারা পড়েন না আপনারা কি পড়বেন না, না এরকম থাকবেন? দেখছেন শেখ বেশিরভাগ কোন দিকে, হার দিকে না নার দিকে? বেশিরভাগ কোন দিকে আপাতত? হ্যাঁ হ্যাঁ, না না সে বুঝেনি বেশিরভাগ। আব্দুল লতিফ আপনি দেখেননি বেশিরভাগ হার দিকে না নার দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হ্যাঁ হবেন না? বেশিরভাগ কেন 100% হওয়া উচিত, প্রত্যেক মুসলমান পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, কয় ওয়াক্ত পড়বে? তো লেই সাদা মনে হয় চার ভাগের এক ভাগ, ঠিক না? বেশিরভাগ নেই। হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, ভয় করো আল্লাহকে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ো। শুধু ফুলুস আর ফুলুস আর ফুলুস, ইয়া ফুলুস বলেন তো, ফুলুস ফুলুস, পয়সা আর পয়সা করতে করতে আপনার মনের চাহিদা পূরণ হবে, শেষ হবে? যত পয়সা কামাই বললো আরও কামাই আরও কামাই, কী করলে পরে? আচ্ছা গলত পথে আছো না, আপনি করলেন পরে আরেকটা নিয়ে যায়, হয় কি না? দুনিয়ার শেষ নেই ইয়া, অতবা গলত না, ভালোই ভালো পথেই আছো, কিন্তু আরেকটা এসে তোমার হক নিয়ে গেলো, এরকম হয় কিনা? সব তো সমান না, কেউ কেউ আছে ভালো কামাই করে নিয়ে যায় আরেকটা। আচ্ছা বলেন তো আখেরাতে এরকম কেউ নিয়ে যেতে পারে আপনার সম্পদ? কেউ নিয়ে যাবে? মোমিন সর্বনিম্ন স্তরের যে জান্নাতি তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান হবে জান্নাত। সুবহানাল্লাহ, এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান হবে কি জান্নাত। কই জান্নাত তো দুনিয়া দুনিয়া। কয়জনে বিল্ডিং বানিয়েছেন, কয়জনে টাওয়ার বানিয়েছেন, বিশ বছর, পঁচিশ বছর, চোদ্দো বছর, পনেরো বছর, দশ বছর, কয়টা বানাচ্ছ? হ্যাঁ উত্তর দিন, বাই চান্স একটা দুইটা সহ, তাও তো আর টাওয়ার তো হয় না, বললাম বাই চান্স কি, তাহলে দুনিয়া শেষ হবে? তাই যে জিনিস তোমার সাথে যাবে সর্বপ্রথম হিসাব হবে সলাতের কিয়ামতের দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সলাত। সলাতে কামিয়াব, বাকি সব সলাতে কামিয়াব, সব আমলে কামিয়াব, আর সলাতে নাকাম, ফেল, বাকি সব আমলে ফেল। বিশ্বাস করেন তো এটা, তো আপনার কী হয়ে গেল, নামাজ পড়ি না, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। এই রাষ্ট্রে কিছু নসিহাত, এরই সাথে আজকের দর্শ এখানে শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি আবার, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে এবং সকল মুসলমানদেরকে যারা জীবিত রয়েছেন সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক আদায় করার তৌফিক দান করো। নারীদেরকে নারী হিসাবে সালাত আদায় করার তৌফিক দাও, পুরুষদেরকে পুরুষদের মতো পুরুষের মতো সালাত আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।